ঢুকে পড়ে এবং দিন দিনের মধ্যে যখন কোথায় ঢুকে তখন মানুষের জন্য আমল করা সহজ হয়ে যায়। আজ আমরা কথাবার্তা দিনের কথা ধ্যানের সাথে শুনি না, এমনি হিসাবে স্বাভাবিকভাবে কানের মধ্যে আওয়াজ করতে থাকে, এই জন্য আমল করাও সহজ হয় না। দুনিয়াতে পয়গম্বররা আছেন, সমস্ত এই পয়গম্বররা মানুষকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এই কথাটাকে বুঝাইছেন, এবং তারা এইভাবেই বুঝাইছেন যে হে আমার কম আল্লাহ তাআলার বন্দেগি কর, তিনি ছাড়া কোন মাবুদ নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই যার বন্দেগি তোমরা করবে। তিনি বড় করিম এবং বড় দাতা, এবং তিনি অত্যন্ত কুদরতওয়ালা শক্তিশালী ক্ষমতাবান, তো তারই বন্দেগি করো। যারা এই নবীর কথাকে মানছে এবং আল্লাহ তাআলার বন্দেগির উপরে আসছে, তারাই দুনিয়া এবং আখেরাতের দুনো জাহানে তারা সফল কাম হয়েছে। আর যারা নবীর কথাকে মানে নাই, অমান্য করছে, নবীকে কষ্ট দিছে, নবীর কথা থেকে মুখ ফিরাই দিছে, নবীর কথাকে গ্রহণ করে নাই, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে গেছে, আখেরাতেও তারা ধ্বংস হবে। ये तो इंसान की पैदाइश का मकसद है, उसकी पैदाइश की गरज है, और खुदा पाक ने इंसान के अंदर कुछ जरूरतें भी रखी हैं, और उन जरूरतों के पूरा करने का हुक्म भी बताया है, और उन जरूरतों के पूरा करने का तरीका भी दिया है, हुक्म भी दिया है, तरीका भी दिया है। हम अगर हमारी जिंदगी मकसद के सामने मकसद पर है, और हम मकसद को सामने रखकर चलेंगे, तो खुदा हमारी जरूरतों को सहूलत के साथ, आफियत के साथ पूरा करेगा। और अगर हम मकसद को तौर पर इन जरूरियात के पूरा करने में लगे रहे, और इसके अंदर जरूरत को जरूरत के दर्जे में न दिया, बल्कि ख्वाहिशात के दर्जे में और नफ्स शैतान के कहे पर चलने पर अगर हमने इन जरूरियात को पूरा करने पर लगाया, तो फिर परेशानियां हैरानियां हैं, पर ये जरूरियात सहूलत से पूरी नहीं होती, बल्कि इनके अंदर परेशानियां, इनके अंदर रुकावटें और इनके अंदर हैरानियां पैदा हो जाती। তোমার মহাজ সৃষ্টি যেরকম উদ্দেশ্যকে নবীদের মাধ্যমে জানাই দিচ্ছেন যে আল্লাহ তাআলার বন্দেগী করার জন্যই এই মানুষকে সৃষ্টি করা হয়েছে, এবং এর সাথে সাথে মানুষের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের প্রয়োজন তার ভিতরে রাখছেন, খাওয়া দাওয়ার প্রয়োজন এবং অন্যান্য অন্যান্য অনেক রকমের প্রয়োজন তার ভিতরে রাখছেন। এই সমস্ত প্রয়োজনগুলিকে পুরা করারও হুকুম দিচ্ছেন, এবং সাথে সাথে এই প্রয়োজনগুলি পুরা করবে কিভাবে কোন তরিকায় সে পদ্ধতিও আল্লাহ তাআলা বাতাই দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার বাতানো হুকুম মোতাবেক দুনিয়ার জরুরতকে পুরা করে, আল্লাহ পাকের বাতানো তরিকা মোতাবেক দুনিয়ার জরুরতকে পুরা করে, তো আল্লাহ তাআলা তার এই দুনিয়ার জরুরতগুলিকে সহজে পুরা করে দেন, এবং তার এই দুনিয়ার জরুরতগুলি সহজে পুরা হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে, মানে না, এবং নিজের মন মতো জীবনযাপন করে, নিজের খায়েশ মতো জীবনযাপন করে, তুমি মহাতারাম দ্রষ্টা গুরুব নফসের কথা মতো, শয়তানের কথা মতো, সেই সমস্ত জরুরতের মধ্যে জরুরতকে জরুরতের পর্যায়ে না রেখে এটাকে সে খায়েশা পুরো করার জিনিস বানায় ফেলে, তো তার এই সমস্ত জরুরতগুলিও কঠিন হয়ে যায়, পরেশানির কারণ হয়ে যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন সে হয়। इंसान के अंदर ये पांच जरूरत है, एक खाने पीने की जरूरत कितनी, जिससे आदमी की कमर सीधी रहे, एक लिबास की जरूरत जिससे आदमी का बदन छुपा रहे, सतह ढका रहे, एक मकान की जरूरत जिसमें आदमी अपने सर को छुपा सके, और एक सवारी की जरूरत और एक शादी ब्याह की जरूरत, ये पांच जरूरतें हैं। इन जरूरतों को जरूरत के दर्जे में रखेंगे तो बहुत आसानी के साथ पूरा हो जाएगा, और अगर इन जरूरत को आसान के दर्जे में ले जाएंगे तो आदमी की जिंदगी खत्म हो जाती है, मौत आ जाती है, लेकिन ख्वाहिशात कभी पूरी नहीं होती। जब एक ख्वाहिश पूरी होती है तो दूसरी ख्वाहिश सर उठाती है, दूसरी पूरी होती है तो तीसरी उठाती है, अच्छा से आदमी की मौत आ जाती है, और आदमी हसरत के साथ ये कहता हुआ जाता है, हजारों ख्वाहिशें ऐसी क्या ख्वाहिश कदम निकले, बहुत निकले मेरे अरमान और एक इंसान के कम निकले, ये कहता है और दुनिया से चला जाता है। क्योंकि ये दुनिया ख्वाहिशात के पूरे करने की जगह नहीं है, ये दुनिया तो पाबंदियों के साथ गुजारने की जगह। রবি খুদাই আসামাকে পাবন্দী করি আর নদী কে দেখো আপনার আর নদী বালি জিন্দি আপনি জিন্দগিও মে লাই আর নদী বালে মকসদ পর আপনা আপকে লগায়া আর উস মকসদ পর আপনা আপকে চলায়া আর তো খুদায় পাক মেরি খাহিশাতকো এসি সহুলত কে সাথ এসে আফিয়ত কে সাথ এসে খেয়াল সুকুন কে সাথ পুরা করেগা কি আদমি কি সমঝনে ভি নহি আরেগা আর খুদায় পাক মেরি জরুরিয়াত কে পুরা করনে মে মরকজ ভি রখেগা আর মসলিন নিকাহি হ্যায় কি শাদি বিয়াহ ইয়ে ভি এক জরুরত হ্যায় আর আল্লাহ নে ইস জরুরত কো পুরা করনে কা হুকম ভি দিয়া হ্যায় আজ হমারে ইসলাম ও সালাম সে লেকর আব তক ইয়ে শাদিয়াঁ হতি চলি আ রহি আর রহতি দুনিয়া তক ইয়ে শাদিয়াঁ হোগি আর জন্নত কে অন্দর ভি কহতে হ্যায় কি দো হি চিজেন এক ঈমান আর এক নিকাহ। তো মেরে মহতরম দোস্তো বুজুর্গো, বলেন যে মানুষের মৌলিক প্রয়োজন যে প্রয়োজনগুলি মানুষের প্রতি আল্লাহ তাআলা রাখছেন, তো মৌলিক প্রয়োজন মাত্র পাঁচটাই। একটা হলো তার খাওয়া দাওয়ার প্রয়োজন, যার দ্বারা তার কোমর সিধা থাকে এবং সাথে চলতে পারে, এই পরিমাণ খাওয়া দাওয়া, এটা এক জরুরত। তার আরেক জরুরত হলো তার লিবাস পোশাক, যার দ্বারা তার শরীর থাকতে পারে সে। আরেক জরুরত হলো তার ঘর বাড়ি, যার সে আশ্রয় নিতে পারে, মাথা খুঁজতে পারে। আরেক জরুরত হলো তার সফরের জন্য একটা সওয়ারির প্রয়োজন। তো আর পঞ্চম জরুরত হলো যে বিবাহ শাদীর প্রয়োজন। মেরে মহাতার প্রশ্নই বলেন যে এই সমস্ত প্রয়োজনগুলি যদি মানুষ প্রয়োজনের পর্যায়ে রাখে, তো এটা তো খুব সহজে এদিকে সব প্রয়োজনগুলি পুরা হইতে পারে। আল্লাহ তাআলার হুকুম মতো যদি সে প্রয়োজনগুলিকে মিটায়, নবীর তরিকা মতো যদি এই প্রয়োজনগুলিকে মিটায়, তাহলে খুব সহজেই এই সমস্ত প্রয়োজনগুলি মিটতে পারে। আর যদি এই সমস্ত প্রয়োজনগুলিকে সে খায়েশের পর্যায়ে পৌঁছায় দেয়, খায়েশের পর্যায়ে পৌঁছায় নিয়ে যায় এবং তার খাওয়া দাওয়া তার খায়েশকে পুরা করার জন্য খাওয়া দাওয়া করে এবং এবার পোশাকের লাইনে, এমনিভাবে ঘর বাড়ির লাইনে, আর এমনিভাবে তার সবারির লাইনে, আর তার বিবাহ সাজির লাইনে, এই সমস্ত লাইনে যদি সে তার খায়েশের দিকে যায়, তো মানুষের খায়েস তো দুনিয়াতে পুরা হইবারই নয়, বরং সে এক খায়েস পুরা করে তো আরেক খায়েস মাথা তারা দিয়ে উঠে, এক খায়েস পুরা করে তো আরেক খায়েস মাথা তারা দিয়ে উঠে, এইভাবে তার একটার পর একটা খায়েস বাড়তেই থাকে, মত এসে যায়। আর এই মতের সময় সে একথা বলতে বলতেই মরে যে হায় অনেক খায়েস ছিল, অনেক আর্জু ছিল, এই সমস্ত কিছু তো পুরো হয়েছে, অনেক আর্জু পুরো হয় নাই, এই অপূর্ণ আর্জু নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইতেছি। তো এই আশ্বাস করতে করতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য মেরে মহাতারা দোষটা জরুর বলে যে এই সমস্ত জরুরতগুলিকে যদি মানুষ জরুরতের পর্যায়ে রাখে, তো সহজভাবে এই সমস্ত জরুরতগুলি পুরো হইতে পারে। এক বিবাহ স্বাধীন প্রয়োজন বলে যে এটা তো আদম আলী সালাম থেকে নিয়ে এই বিবাহ স্বাধীন প্রয়োজন মানুষের মধ্যে চলে আসছে এবং এর রীতিনীতি বিবাহ স্বাধীন কিভাবে করবে আদম আলী সালাম থেকে নিয়ে চলে আসছে মানুষের মধ্যে, এটা মানুষের প্রয়োজন। দুনিয়াতেও যেমন বিবাহ স্বাধীন বলে যে আখেরাতে জান্নাতের মধ্যেও এই বিবাহ স্বাধীন ইমানই থাকবে, দুইটা জিনিসই হবে, সেখানে বিবাহ স্বাধীন হবে, সেখানেও ইমান হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়াতে খায়েশ পুরা করার জায়গা নয়, এখানে হলো মানুষ তার জরুরতকে পুরা করে জরুরতের পর্যায়ে রাখে এবং আসল যে তার জিন্দগির মাত্রাটার উদ্দেশ্য ওটার জন্য ওটা উদ্দেশ্য মজবুত হয়। দুনিয়াকে আইলে যে বুঝে ও তোমার ভক্তি হ্যাঁ আখরত কে আল্লাহ জো হ্যায় ও হমেশা কে লিয়ে খুব হ্যায়। আদমি আগে ইয়ে দুনিয়া কি চন্দ্রদা জিন্দগি আহকামাত কো গুজার লে, বন্দা বনকর গুজার লে, নবী কা সচ্চা উম্মতি বনকর গুজার লে, নবী ওয়ালে খাস কো কি জিন্দগি কা মকসদ বনাবে, আপনি জিন্দগি দীন ওয়ালি বনাবে, আপনি জিন্দগি আমাল ওয়ালি বনাবে, তখন খুদা পাক আখরত কে আন্দর ও ইনামাত নসিব ফরমাবেগা জিসকা বন্দা তসাউর ভি নহি কর সকতা। আখরত কে আন্দর পুরি হোগি, জন্নত মে জব দাখলা হো জায়েগা তো বড়ি সি বড়ি খাহিশ ওয়াহ পুরি হোগি আর হমেশা পুরি হোতি রহেগি। ওয়াহ না জো হ্যায় খাত্মা হোগা, ওয়াহ না ফানা হোগি, বল্কি হমেশা বাকি রহেগা, জিতনি ভি খাহিশাত উভরেগি ওর সারি খাহিশাত بجائے دینداری کے اور بجائے خدائے احکامات کو দেখে দুনিয়া কো সামনে রাখা চলতে হম বজায় দীনদারি কো দেখে মাল কো দৌলত কো জায়দাদ কো ইন চিজোঁ কো দেখতে ইন চিজোঁ কে অন্দর খুদা হ্যায় পাস মে না বরকত রাখি হ্যায় না চেন সুকুন রাখা হ্যায় আল্লাহ নে চেন সুকুন ইজ্জত খৈর বরকত ও দীন কে অন্দর রাখি হ্যায় ইসি ওজহ সে জো দীনদারি কে সাথ কে তৌর পর শাদি করতে ও তো চেন সুকুন সে রহতে হ্যায় ওর জো মাল দৌলত কো উসকো সামনে রাখকর শাদি করতে হ্যায় ও পরেশান হোতে হ্যায় বিবাহ একটা মানুষের জরুরত, এই বিবাহ সাথে এই জরুরতকে সব নবীরাই পূরণ করতেন এবং সমস্ত সাহাবারা এই জরুরতকে পূরণ করতেন। বুজুর্গানের দিন আমাদের ওনারাও এই সমস্ত জরুরত এই জরুরতকে পূরণ করতেন, কিন্তু তাদের পূরণ করার তালিকা এই ছিল যেটাকে জরুরত আর প্রয়োজনের পর্যায়েই তারা রাখছিলেন এবং দিনকে সামনে রেখে তারা এই প্রয়োজনকে পূরণ করছিলেন। আজ মেরে মহতারাম এই প্রয়োজনকে প্রয়োজনের পর্যায়ে আমরা রাখি নেই, আমরা দুনিয়াকে সামনে রেখে দুনিয়ার দেখা দেখি দুনিয়াকে সামনে রেখে এই প্রয়োজনকে পূরণ করতে চেষ্টা করি এবং আমরা এই প্রয়োজনকে মিটাইবার জন্য দিনকে সামনে রাখি না বরং দুনিয়াকে সামনে রাখি, দুনিয়ার মাল দৌলত দেখি, কে মাল দৌলত বলা মাল দৌলত বলার সঙ্গে সম্পর্ক করি, মাল দৌলতকে সামনে রেখে আমরা এই প্রয়োজন এই বিবাহ শাড়ি করি। এমনি ভাবে যে জায়গা জমিন দেখে মানুষের কত সে জমিদার কিনা আছে, কত জায়গা জমিনের মালিক, এই দুনিয়ার জিনিসকে দেখে দুনিয়াকে সামনে রেখেই আমরা এই প্রয়োজনকে এই প্রয়োজনকে পূরণ করি। এই জন্যই যত সব পরেশানি হয় এবং যত রকম অশান্তি ঘরে ঘরে স্বামী স্ত্রীতে অশান্তি সব এই জন্যই হয় যে দুনিয়াকে সামনে রেখা করতেছি আর দিনকে পিছনে ফিরে রাখছি, দিনের কোনো পরোয়া করি নেই। যখন দিনকে সামনে রেখে কেউ এই প্রয়োজনকে মিটায় তো বলে যে তার মধ্যস্থী হয় এবং সুখ শান্তির জীবন তারা যাপন করে। আর চারু কেন্দ্রে লাভ করতে চারিও কেন্দ্র ফুটবল ভর্তি করতে চারিও কেন্দ্র বেগা খাওয়া কিরে রায় করতে এ বহুত বড় নুকসান বহুত বড় খসার পুরানে পাঁচ কেন্দ্র মানা কিয়া গিয়া হ্যায় বড়া প্রভু ان الله لا يحب المسرفين حساب مت کرو کہ اللہ حساب کرنے والوں کو پسند نہیں کرتا اور حدیث پاک کے اندر کیا آدم نے کہا ہے بڑا بدن ہے سو مولا کہ بڑا برکت والا وہ نکاح ہے کہ جس کے اندر خرچہ کم ہو جس کے اندر خرچہ کم ہو آج ہم حساب کرتے ہیں اس سے بے برکتی بھی آتی ہے اس سے نحوست بھی آتی ہے اس لیے بچانا ہے اپنے آپ کو اسراف سے اور فضول خرچی سے جتنا ہماری شادیوں کے اندر سادگی ہوگی جتنے ہماری شادیوں کے اندر خرچہ کم ہوگا اتنی ہی برکت ہوگی اتنی ہی نورانیت اور روحانیت اور اتنا ہی سکون ہوگا اور بھائی اگر شادیوں کے اندر یہ ہے شادی نہ ہوئی اور شادیوں کے اندر فضول خرچیاں ہوئی اور شادیوں کے اندر بے جائے اسراف ہوا تو پھر بے برکتی اور نہ حسرت اور پریشانیاں ہوں گی جو آج ہو رہی ہیں۔ মেরা মহতরাম দোস্ত হুজুর ভাই যে বিবাহ শাড়ি বলেন, বলে এটার মধ্যে আজ আমরা অনর্থ খরচ করি, অপচয় করি, মাল নষ্ট করি, এটার মধ্যে খরচ বেশি বেশি চেয়ে বেশি করি, অপ্রয়োজনে খরচ করি। তো বলে যে অপ্রয়োজনে যখন এই সমস্ত জিনিসের মধ্যে খরচ করি তখন অশান্তি হয়, পরেশানি হয়, বিপদ ক্ষতি হয়, ওই সমস্ত বিবাহের মধ্যে বরকত থাকে না। কারণ অপচয় করা বলে যে মাস যে জায়গায় খরচ করা, মানসিক খরচ করা, বলে এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, মালকে অনর্থক খরচ করো না, আল্লাহ তাআলা অনর্থক খরচকারীকে অপচয়কারীকে কখনোই পছন্দ করেন না। এমনিভাবে হাদিসে পাকের মধ্যেও আসছে বলে যে যে বিবাহতে খরচ যত কম হবে তত ওই বিবাহের মধ্যে বরকত হবে, আল্লাহ পাকের তরফ থেকে বরকত আসবে। তো কম খরচের মধ্যেই বরকত, সাদা সিধা ভাবে যখন বিবাহ শাড়িকে আমরা সম্পন্ন করব, এখানে তো বিবাহ শাড়ি যা কবুল হয়ে যাবে কিন্তু ঘরে যেয়ে আমরা যখন এটার মধ্যে খরচ লাগাইব, এটার মধ্যে খরচ করব, সেটা সেটা থেকেই নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলার হুকুম মতো ঘরের মধ্যে সাদা সিধা ভাবে বিবাহ শাড়ি এগুলিকে আমরা যদি পুরা করি তো এটার মধ্যে বরকত বরকত দিবেন আল্লাহ তাআলা। আর যখন অপচয় হবে তো এটার মধ্যে বরকতই আসবে এবং এই অপচয়ের কারণে বিবর্তি আসবে, অশান্তি আসবে, পরেশানি হবে, যা কিছু আজ আমরা নিজেরাই এর ভুক্ত হবি। উদ্দেশ্যকে বুঝে সেই উদ্দেশ্যের উপরে চলার